রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের তাওহীদের দর্শে ছোট্ট একটা দর্শ, যে বিষয়ে আপনাদের কাছে বারবার বলা হয়েছে, তবুও আজকে যেহেতু সিলসিলায় আছে আমাদেরকে আলোচনা করতেই হবে, তা হল ওসিলা। ওসিলা মানে কি? ওসিলা মানে হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে কিছু করা হয় সেটা হল ওসিলা। আপনি রিয়াদ যাবেন, রিয়াদ যাওয়ার ওসিলা কি? আপনার গাড়ি কিংবা আপনার অন্য কিছু, যে যার সাহায্যে আপনি রিয়াদ পৌঁছবেন সেটাই হল আপনার ওসিলা। আপনি চাকরি করবেন, চাকরিতে জয়েন করবেন বা চাকরিতে আপনি সাকসেসফুল হবেন, তার জন্য কোন ওসিলা ধরা দরকার। প্রথম, যেমন স্বাভাবিক নিয়মে আপনার সার্টিফিকেট দরকার। সার্টিফিকেট ছাড়াও আরো অবৈধ ওসিলা আছে। অবৈধ ওসিলা সেটা হচ্ছে, যেমন আপনি ঘুষ দিতে পারেন, আপনি ঘুষ দিতে পারেন, অথবা আপনি আপনার ব্যাকিং আছে, কিংবা আপনার হয়তো এমন লোক আছে, মন্ত্রী পর্যায়ের লোক আছে, যার ওসিলাতে আপনার চাকরি হয়ে যায়। সেই রকমই অনেক মানুষ মনে করে কিয়ামতের কোর্টে বাঁচার জন্য আপনার ওসিলার দরকার। কিয়ামতে ওসিলা ছাড়া পার পাওয়া যাবে না। উকিল ধরো বাবারা, উকিল ছাড়া যেমন কোর্টে পার পাওয়া যায় না, তেমনি কিয়ামতেও পার পাওয়া যাবে না। উকিলকে ওসিলা মনে করে কোর্টে জেতার জন্য মানুষ উকিলের কাছে যায়। দুনিয়াতে এ কথা সত্য হলেও আখেরাতের জন্য এ কথা সত্য কিনা? এমন কোন উকিল আছে যে কাল কোর্টে পার করে দেবে কিয়ামতের কোর্টে? এমন কোন ওসিলা আছে যে কাল কিয়ামতের কোর্টে আপনাকে পার করে দেবে? কোন ওসিলা কাল কিয়ামতে পার করবে সেটা জানার জন্য আজকের দাস। ওসিলা মানে কি বলেন তাহলে? মাধ্যম। আর একটা ওসিলা আছে, সেই ওসিলা আমরা ব্যবহার করে থাকি, বলে থাকি, বিশেষ করে আজানের পরে যে দোয়া আছে সেই দোয়াতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা চেয়ে থাকি। আমরা কি সেখানে সেই দোয়াতে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তামা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, এই পরিপূর্ণ আহ্বান ইত্যাদি ইত্যাদি, হে আল্লাহ তুমি দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা, এই যে হুজুর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা প্রার্থনা করি, কিয়ামতে তিনি আমাদের বাঁচার ওসিলা, তাই না? মানে কি এই? তাহলে কি মানে? আমরা আজানের পর যে দোয়া বলি সেই দোয়াতে আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দিতে বলি। ওসিলা মানে কি? ওসিলা হল জান্নাতের সর্বোচ্চ এমন একটা স্থান যে স্থানের অধিকারী একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ওসিলা মানে মাধ্যম না, সেই ওসিলা মানে জান্নাতের একটা জায়গার নাম। সবচেয়ে উত্তম জায়গার নাম হল ওয়াসিলা। সেখানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাল কিয়ামতে আমার ওসিলা হবেন সেটা চাওয়া হয় না, ঠিক আছে কিনা? কেউ যেন এটা না বোঝে যে আতে মুহাম্মাদানিল ওয়াসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দাও, যে ওসিলা দিয়ে আমি কাল কিয়ামতে পার হব, যেন এরকম কেউ না বোঝে। আর এরকমও কেউ না বুঝে থাকে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে আমার ওসিলা হবেন পার হওয়ার জন্য, যেমন কবি নজরুল, অন্যান্য মানুষেরা বা মনীষীরা, মনীষী যাদের মানে দুনিয়ার মনীষী, তারা বলে থাকেন যে মুহাম্মদ হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের তরণীর, তিনি আমাদের তরী, তরীর হ্যাঁ পারের কাণ্ডারি, বা তারাই বা তিনিই আমাদেরকে কাল কিয়ামতে পার করে নেবেন, এই শ্রেণীর বিশ্বাস তারা রেখে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা বানাবার জন্য তারা একটা হাদিস ব্যবহার করে, যে হাদিসটা সহিহ না, যে হাদিসটা কি জয়ীফ অথবা জাল হাদিস, সেটা হচ্ছে কি, আদম আলাইহিসসালাম যখন ভুল করলেন এবং ভুল করে জান্নাতের গাছ খেয়ে ফেললেন, দুনিয়ার মধ্যে এসে স্বামী স্ত্রীতে তারা দোয়া করলেন, দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে মুহাম্মদের ওসিলায় বা আমাদেরকে মুহাম্মদের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন আদম তুমি মুহাম্মদকে চিনলে কি করে? আদম বললেন যে আপনি যখন আমাকে সৃষ্টি করেন আমার মধ্যে রূহ ফুঁকে দেন তখন আমি আরশের দিকে তাকিয়ে দেখি তার নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু মুহাম্মদ আপনার পাশে যার নাম লেখা আছে, আমি ভাবলাম নিশ্চয়ই সে যে সে ব্যক্তিত্ব নয় বিশাল ব্যক্তিত্ব, তাই আমি তার ওসিলা ধরে আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ বললেন ঠিক বলেছ, ঠিক ধরেছ আদম, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করা যায়, করা যায়, কারো ওসিলা ধরে দোয়া করা যাই হোক। এই হাদিস কি বললাম তাহলে সহি নয়, এই এই কিসসা এই কাহিনী বলা ঠিক নয়। তাহলে হুজুর কারো ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি না, এই নিয়ে আমরা আজকের দাস সংক্ষেপে কি বললাম, ওসিলা মানে কি মাধ্যম, যার দ্বারা কোন জিনিস পর্যন্ত পৌঁছানো যায় তার নিকট নৈকট্য লাভ করা যায়। শরীয়ত পরিভাষায় ওসিলা বলা হয় বিধেয় কোন মাধ্যম গ্রহণ করা যা মহান আল্লাহর নৈকট্য দান করে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তার জন্য ওসিলা অনুসন্ধান করো। এই যে আল্লাহ তাআলা বলেছেন ওসিলা অনুসন্ধান করতে, অতএব ওসিলা ধরো বাবারা, ওসিলা ছাড়া পার পাবে না, উপরে উঠতে হলে সিঁড়ির দরকার হয় তাই না, নদীর এপার থেকে ওপারে যেতে হলে ব্রিজের দরকার হয়, অতএব হচ্ছে ওসিলা, ওসিলা ধরো, অতএব তোমরা পীর ধরো। এখানে ওসিলা মানে পীর কে করল, নবী করে গেছেন না সাহাবারা করে গেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা ওসিলা মানে কি বুঝেছিলেন তখন, কি পীর ছিল নাকি, তখন কি পীরতন্ত্রের রাজবিলা ছিল না পীরপিরানি ছিল, কিছু ছিল না? তাহলে তারা ওসিলা মানে কি বুঝেছেন, ইমানের সাথে নেক আমল হচ্ছে ওসিলা। কোন বংশ কাউকে পার করতে পারবে না, মা ফাতেমা দুনিয়ার বুকে আমার কাছে যা চাইবার চেয়ে নাও, কাল কেয়ামতে আমি তোমার কোন উপকার করতে পারবো না। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য বলছেন? আউলাদের রাসূলের জন্য। তোমরা আমার উপরে ভরসা করো না, আমি নবী বলে ভরসা করবে, কেয়ামতের দিনে আমি তোমাদেরকে পার করে দেব, চাচা আপনি আমার উপরে ভরসা করবেন না, কেয়ামতের দিনে আমি কোনো উপকার করতে পারবো না। হে কুরাইশ, হে আমার বংশধর, হে ফুফু সাফিয়া, দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে আমি কেয়ামতে কোনো উপকার করতে পারবো না। বংশ থাকলে যদি কারো আমল মান লাম ইউসরি বিহি আমালুহু, যার বংশ তাকে অগ্রণী করতে পারে না, তার যার আমল তাকে অগ্রণী করতে পারে না, তার বংশ তাকে অগ্র করতে পারে না তাই না, মান বাত্তা বিহি আমালুহু লাইন ইউসরি আবিহি নাসাবু, হাদিসে আছে যে যার আমল তাকে পিছিয়ে দিয়েছে তার বংশ তাকে অগ্রে করতে পারবে না। নবীর বংশের হলেই যে সে বেঁচে যাবে, ওসিলাতে না, এরকম ওসিলা করা ভুল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ওসিলা হতে পারবেন না। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহ তাআলা যে ওসিলা অনুসন্ধান করতে বলেছেন তার মানে যে কোনো ওসিলা, আর সে ওসিলা হচ্ছে কি, নেক আমলের ওসিলা। সামান্য ছল ছুতাতে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দেখেন একটা লোক, এক মহিলা, তার কাজই ছিল বেশ্যাবৃত্তি, কিন্তু তার বুকে ইমান ছিল, শিরিক ছিল না। আর আপনারা এই কথা জানেন, যদি কারো বুকে শিরিক না থাকে তার মানে তাওহীদ থাকে, সে যত বড়ই পাপী হোক একদিন না একদিন জান্নাতে যাবে। এই মহিলা বেশ্যাবৃত্তি করত, পথে হাঁটতে হাঁটতে দেখছে তাকে পিয়াস লেগেছে, তো একটা কুয়া ছিল, কুয়াতে নেমে সে নিজে পানি পান করল, তারপরে উঠে দেখছে একটা কুকুর পিপাসায় ভিজে মাটি চাটছে। মহিলা ভাবল আমাকে যেমন পিয়াস লেগেছিল একেও সেরকম পিয়াস লেগেছে, সুতরাং সে আবার নামলো মোজা করে, চামড়ার মোজাতে পানি ভরে দাঁতে করে ধরে তুলে নিয়ে এসে কুকুরটাকে পান করলো, অথবা অন্য এক বর্ণনায় আছে ওড়নাতে মোজা বেঁধে পানি তুলে কুকুরটাকে পান করালো। আল্লাহ তাআলা তার এই কাজের জন্য তাকে ক্ষমা করে দিলেন। একটা কথা মনে রাখবেন, যদি কারো বুকে তৌহিদ থাকে এবং অন্যান্য কাবিরা গুনাহ থাকে তাহলে সে জান্নাতি না জাহান্নামী? তৌহিদ থাকলে, পাপ থাকলে জান্নাতি না জাহান্নামী? চট করে জান্নাতি জাহান্নামী বললে হবে না, কি বলতে হবে? আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর ইচ্ছাধীন। সে এই আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে আল্লাহ তুল জান্নাতে দেবেন, সরাসরি জান্নাতে দেবেন। কারণ কেন? বুকে তৌহিদ আছে। আর যদি তিনি না চান তাহলে তাকে পাপের শাস্তি ভোগ করিয়ে একদিন না একদিন, হতে পারে 100 বছর 200 বছর, জানি না কোটি বছর হতে পারে, তার শাস্তি ভোগ করিয়ে একদিন না একদিন তাকে জান্নাতে দেবেন, অথবা কারো সুপারিশের জন্য নিজের রহমতে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। এই যে ওসিলা, সামান্য একটা ওসিলা, কুকুরকে পানি পান করিয়ে একটা ওসিলা পেয়ে গেল মহিলা, তাকে ক্ষমা করে দেওয়া হলো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন, সে বেহেশতে যাবে কিচ্ছু না। রাস্তার মাঝে একটা কাঁটা, কাঁটাদার ডাল পড়েছিল, এক লোক সেদিকে পার হওয়ার সময়ে, সেদিকে পার হওয়ার সময়ে দেখলো যে রাস্তাতে কাঁটার ডাল পড়ে আছে, তো মুসলমানরা কষ্ট পাবে, সুতরাং কষ্ট পাবে এই আশঙ্কায় নিজে কি করলো, কাঁটার ডালটাকে সরিয়ে দিল। এই কাজের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা গুণগ্রাহী, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এই যে ওসিলা, এই যে ছুতা, মানে ছল ছুতা বলি না, একটা বাহানা, সামান্য বাহানার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাঁচার জন্য ওসিলা অনুসন্ধান করো। আর ওসিলা মানে এ নয় যে তুমি কারো, তুমি কোথাও পিঠ ধরো, তুমি কোনো মানুষকে ধরো, না না না, এরকম কিছু না। তবুও আমরা জানি শরীয়তে কিছু বৈধ ওসিলা আছে আর কিছু অবৈধ ওসিলা আছে। বৈধ ওসিলা অবৈধ ওসিলা সম্পর্কে আমরা বলবো, যে তাহলে বোঝা গেল ওসিলা হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে বৈধ আর এক হচ্ছে অবৈধ। যেটা বৈধ ওসিলা গ্রহণ, ওসিলা গ্রহণ বিধেয় যেটা করা চলে, সেটা হচ্ছে তিন প্রকার, ভালো করে পয়েন্ট মনে রাখবেন। যেটা বৈধ বা বিধেয় যেটা করা চলে সেটা হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। নম্বর এক, মহান আল্লাহর কোন নাম বা গুণের ওসিলা, আল্লাহ তাআলার নাম বা গুণের ওসিলা দিয়ে আপনি প্রার্থনা করবেন, আল্লাহর কাছে চাইবেন, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মা, আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতে, আল্লাহ গো তোমার ইজ্জতের ওসিলা, তোমার কুদরতের ওসিলা, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও, আল্লাহ হে রাজ্জাক, হে রাজ্জাক, হে রুজিদাতা, যিনি সমস্ত মানুষকে, সমস্ত জীবজন্তুকে রুজি দান করে থাকেন, আল্লাহ গো তুমি আমার রুজির রাস্তা প্রশস্ত করে দাও। এরকম দোয়া করা চলবে না? এইরকম ওসিলার দোয়া করা চলবে। আল্লাহর যে কোনো নাম, যে কোনো গুণ ধরে আপনি ওসিলা করতে পারেন এবং সেই ওসিলার জোরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। নম্বর দুই, নম্বর দুই ওসিলা হল দোয়াকারী, যে দোয়া করছে তার কৃত যে কোনো নেক আমলের ওসিলা। আপনি ভালো কাজ করেন, যে কোনো ভালো কাজ, সেই কাজের ওসিলা দেবেন এবং সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কি বলে? আল্লাহ গো আমি তোমার নবীর উপরে দরুদ পাঠ করি, সেই দরুদের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি তোমার নবীকে খুব ভালোবাসি, নবীর প্রতি খুব মহব্বত রাখি, সেই মহব্বতের ওসিলায়, নবীর ওসিলায় না, নবীর ওসিলায় না, বরং আমি তোমার নবীকে ভালোবাসি আর সেই ভালোবাসার ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো আমি আমার মা বাপের বড় খিদমত করি, সেই খিদমতের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ এমনকি যদি কোনো খারাপ কাজ আপনি ত্যাগ করেন, নোংরা কাজ ত্যাগ করেন, তাতে সব আছে না নেই, এটা নেক আমল কিনা? খারাপ কাজ করা খারাপ আমল, কিন্তু খারাপ কাজ ত্যাগ করা নেক আমল, ভালো আমল। আপনি বলবেন আল্লাহ গো আমি অমক কাজ তোমার ভয়ে করিনি, সুতরাং সেই নেকামলের, সেই সেই ত্যাগ করেছি আমি সেটা নেকামল, সেই নেকামলের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই যে প্রসিদ্ধ হাদিস আছে না, বানিয়ে সাইলে তিনটে লোক গোহাতে আবদ্ধ হয়ে পড়েছিল, পাথর এসে আটকে গেছিল, তখন তারা বলল যে এখান থেকে বাঁচার কোন উপায় নেই, নিজে নিজের আমল স্মরণ করো আর সেই আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো। সুতরাং তারা দোয়া করেছিলেন, ভালো তারা মুক্তি পেয়েছিলেন, তারা ওই পাথর গুহার মুখ থেকে সরে গেছিল, ফলে তারা মুক্তি পেয়েছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে নেক আমলের ওসিলা যদি কেউ দোয়া করে তাহলে সেটা বৈধ ওসিলা এবং সেই ওসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। নেক আমলের ওসিলা আপনি দেখবেন যে আপনি কি নেক আমল করেন, কি ভালো আমল করেন, আর সেই আমলের ওসিলায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। নম্বর তিন ওসিলা, কোন জীবিত, মনে রাখেন ভালো করে, কোন লোক জীবিত, কোন নেক জীবিত লোকের দোয়ার ওসিলা গ্রহণ। প্রথমত আপনি জানেন যে লোকটা নেক লোক, ভালো লোক, পরহেজগার লোক। দ্বিতীয়ত শর্ত কি? জীবিত, জীবিত হতে হবে। তার কাছে গিয়ে বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমার ছেলের জন্য একটু দোয়া করুন, হুজুর আমার মা মারা গেছে তার জন্য একটু দোয়া করুন। বলা চলবে? চলবে না? চলবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু সাহাবী এসে দোয়া চেয়েছেন। যেমন এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মূর্ছা রোগ আছে, মৃগি রোগ আছে, দোয়া করুন যেন আমার এই রোগ ভালো হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তুমি যদি চাও তোমার রোগ ভালো হয়ে যাবে, আর যদি তুমি চাও ধৈর্য ধরবে তোমার জন্য জান্নাত আছে। আল্লাহু আকবার। আমরা হলে বলতাম যে জান্নাত তো পরের কথা, হ্যাঁ আগে আমার রোগটাই ভালো হোক, তাই না? আমরা বলতাম হাতে যা পাও, নগদ যা পাও, হাত পেতে নাও, ধারের খাতা শূন্য থাক, দূর আওয়াজের লাভ কি শুনে, মাঝখানে যে বেজাই ফাঁক। আমাদের বুদ্ধি এইটাই, দিনদারি নেই, দুনিয়াদারি বুদ্ধি, যে দুনিয়াতে চট করে পেয়ে যাব সেটাই হচ্ছে বুদ্ধি, তাই না? সুতরাং মহিলা বলল, না আমি জান্নাত চাই ইয়া রাসূলুল্লাহ, আমি সবুর করব, আমার রোগ ভালো হতে হবে না, কিন্তু সমস্যা আছে একটা, এই রোগের সময়ে আমার দেহ থেকে কাপড় সরে যায়, আমি বেপর্দা হয়ে যাই, আপনি দোয়া করুন যেন আমার এটা না হয়। আল্লাহ আকবার। দেখছেন মহিলা, আমাদের মেয়েরা একটু সামান্য রোগ হলে বেপর্দা হয়ে হাসপাতাল যাওয়ার জন্য, পরপুরুষ ডাক্তারের স্পর্শ পাওয়ার জন্য কিভাবে পেরেশান হয়। শহরে যাব কিংবা সেখানে যাব, সাইজে গুজে লিপস্টিক লাগিয়ে, হ্যাঁ আর এই মহিলা কি বলছে, আমি রোগে ধৈর্য ধারণ করব, তাও যেন আমি বেপর্দা না হই। কত পার্থক্য নারী আর ভেড়ির মধ্যে, অনেক পার্থক্য, তাই না? নারী আর ভেড়ি অনেক পার্থক্য। সুতরাং মহিলা এসে রাসূলুল্লাহর কাছে দোয়ার আবেদন করলে পরে রাসূলুল্লাহ দোয়া করলেন, আর অন্ধ সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার অন্ধত্ব দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উযু করে আসতে বললেন, সেও দোয়া, সাহাবীও দোয়া করলেন, তিনিও দোয়া করলেন, ফলে তার অন্ধত্ব দূর হয়ে যায়। এইভাবে দোয়া করার, আবেদন জানিয়ে দোয়া করানোর যে একটা ওসিলা, যে আল্লাহ রসুলের নেক দোয়া বা আল্লাহ রসুল সাল্লামের দোয়া কবুল হয় তার ওসিলায় আমরা দোয়া করিয়ে আমার নিজের মুক্তি কামনা করা ইত্যাদি ইত্যাদি। যেমন অনেকেই জান্নাতের শর্ত লাগিয়েছেন যেন আপনার সঙ্গে বেহেস্তে যেতে পারি, রসুল্লাহ সাল্লাম ইচ্ছা করে কাউকে বেহেস্তে দিতে পারেন। এক সাহাবি বললেন, ইয়া রাসূল আল্লাহ এক খেদমত করলেন, রাসূলুল্লাহর খেদমত করলেন, পানি টানি বয়ে দিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিছু চাও, তুমি আমার খেদমত করলে, আমার ইচ্ছা যে খেদমতের বিনিময় দেব, তুমি কিছু চাও? তো তিনি বলছেন, ঠিক আছে আমি চিন্তা করে নিই কি চাইব। চিন্তা করার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতে আমি আপনার জান্নাতের সঙ্গী হতে চাই। বলছে, বাস এটুকুই? বলছে, দেখছেন দুনিয়া চাওয়া না, ইয়াল্লাহ আমি পাঁচতলা বিল্ডিং চাই, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, এসব না, আমি যেন জান্নাতে আপনার সঙ্গে হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন না, ঠিক আছে আমি তোমাকে জান্নাতে নিয়ে নেব। এরকম পাওয়ার ছিল না আল্লাহ রাসূলের? এরকম থাকলে তো চাচাকে নিতে পারতেন, এরকম থাকলে তো মাকে নিতে পারতেন, এরকম পাওয়ার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন সাহাবিকে, কি বললেন? আমাকে সহযোগিতা করো। কি দিয়ে সহযোগিতা করো? বেশি বেশি নফল নামাজ পড়ে এ ব্যাপারে তুমি আমাকে সহযোগিতা করো। তাহলে বোঝা গেল কি ওসিলা ওসিলা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া চাওয়া বা কোন নেক ব্যক্তির কাছে আপনার দোয়া চাওয়া সমস্যা নেই, কিন্তু শর্ত হচ্ছে কি জীবিত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়াতে নেই, এখন যদি আমরা মদিনায় যাই, কে বলবে কে বলবে, কারণ নাম তো যিনি নতুন দেয়। আচ্ছা আমি আব্দুল্লাহ মাহমুদ না শাহেদ আব্দুল্লাহ মাহমুদকে জিজ্ঞেস করি, মক্কায় গেছেন ওমরা করতে, মক্কা থেকে মদিনা যাবেন কি উদ্দেশ্যে? আল্লাহ রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্যে না? কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তিন জায়গা ছাড়া অন্য জায়গা, হ্যাঁ, সওয়াবের উদ্দেশ্যে সেখানে বরকতের উদ্দেশ্যে জিয়ারত করা জায়েজ না। সুতরাং মদিনায় যখন গেলেন কিসের জন্য যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের জন্য যাবেন, তাই না? না, মসজিদ জিয়ারতের জন্য যাবেন। মসজিদ জিয়ারত করার পর আল্লাহর রাসূল পাশে আছেন, এখানে শুয়ে আছেন, সেখানে আপনি জিয়ারত করতে পারেন না পারেন? না পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিনে সুপারিশ করবেন কি না করবেন? বিশেষ করে আজানের পর যে ওই দোয়াটা পড়ে, ওই যে বললাম না, তার জন্য আল্লাহ রাসূলের সুপারিশ অনিবার্য হয়ে যায়। এবার যদি বলেন ইয়া রাসূল আল্লাহ কিয়ামতের যেন আমার জন্য সুপারিশ করবেন, বলা হবে হ্যাঁ হিরণ ভাই, বলা হবে রাসূলুল্লাহ কিয়ামতে আমার জন্য সুপারিশ করবেন। আমরা জানি গ্যারান্টি যে আল্লাহ রাসূল সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে, কিন্তু মদিনায় গিয়ে রাসূলুল্লাহকে বলা হবে কি না যে ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতে আমার জন্য সুপারিশ করবেন? বলা হবে? কেন বলা হবে না? যেহেতু সুপারিশ তার হাতে নেই, তিনি করবেন কিন্তু তার হাতে, সুপারিশে ডোর কার হাতে? আল্লাহর হাতে আছে। আল্লাহর অনুমতি ছাড়া, যার জন্য তুষ্ট তিনি, সেই তুষ্টি ছাড়া সুপারিশ করতে পারবেন না, নিজের ইচ্ছা মতো সুপারিশ করতে পারবেন না। এই জন্য ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাওয়া যাবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, এখন বলা যাবে না যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আমাদের যেন এই হয়। কেন? আপনি জানেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনাবৃষ্টি হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে নিয়ে দোয়া করতেন। কি বলতেন জানেন? ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ যখন আমাদের মাঝে বেঁচে ছিলেন তখন তাকে নিয়ে দোয়া করেছি, তার ওসিলায় দোয়া করেছি, আর তিনি দোয়া করার ফলে আমাদেরকে বৃষ্টি দিয়েছ, আজ তিনি আমাদের মাঝে নেই, তার চাচা আমাদের মাঝে রয়েছে, তাকে ওসিলা বানিয়ে বা তার দোয়া দিয়ে আপনার বা তোমার কাছে বৃষ্টি চাচ্ছি, আল্লাহ গো তুমি আমাদেরকে বৃষ্টি দাও। বৃষ্টি হতো যদি, আচ্ছা একথা বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ না তার চাচা আব্বাস শ্রেষ্ঠ? কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না শ্রেষ্ঠ কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে রয়েছেন, যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা আছেন, সাহাবারা জিন্দা মাটি দিয়েছেন দাফন করেছেন, কেউ কেউ বলে পর্দা নেই, ঠিক আছে পর্দার আলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সেখানে সাহাবারা গেলেন না, যিনি সর্বশ্রেষ্ঠ তার কাছে সাহাবি গেলেন না, ওমর গেলেন না বৃষ্টির জন্য, দোয়ার জন্য যে রাসূলুল্লাহ আপনি পর্দার আড়ালে রয়েছেন আমাদের জন্য দোয়া করুন যেন বৃষ্টি হয়, গেছিলেন কার কাছে? গেলেন জীবিত চাচার কাছে, বললেন দোয়া করুন। তাহলে বোঝা গেল কি যে যিনি এ জগতে নেই, চলে গেছেন, সে জগতে তিনি জীবিত আছেন সমস্যা নেই, কিন্তু এ জগতে জীবিত নেই, এই জন্য আমাদের যাওয়া চলবে না সেই ব্যক্তির কাছে যে ব্যক্তি এ জীবনে জীবিত নেই। গেলাম কার কাছে? জীবিত ব্যক্তির কাছে। সুতরাং শর্ত হল জীবিত ব্যক্তির কাছে যেতে হবে, কোন মৃত ব্যক্তির কাছে না। কোন কবরে গিয়ে ওসিলা চাওয়া যাবে না, কোন কবরে গিয়ে দোয়া চাওয়া যাবে না। অনেকে বলে আমরা কবরে যাই তো, আমরা চাই, আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি যে বাবা অমুক আল্লাহর কাছে চেয়ে দাও, আমরা ডাইরেক্ট বাবার কাছে চাই না। অনেকে যায় মাজারে, তারা ওজোর পেশ করে যে আমরা শিরিক হয় না আমাদের, কেন শিরিক হবে, আমরা তো তার কাছে চাই না, আমরা চাইতে বলি। আমরা যদি হুজুরের কাছে যাই, হুজুর একটু দোয়া করেন আমার যেন সন্তান হয়, এটা কি শিরিক নাকি? না শিরিক না। কিন্তু মাজারে গিয়ে যদি বলি বাবা অমুক আমার আমার জন্য দোয়া করুন যেন আমার ছেলে হয় সন্তান হয়, এটা কেন শিরিক হবে? শিরিক এই জন্য হবে যেহেতু এ হচ্ছে জীবিত, আরো হচ্ছে মৃত। কারো কাছে চাইতে হলে, কোন কিছু চাইতে হলে চাওয়া জায়েজ না জায়েজ? কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজাস্তান্তা ফাস্তাইন বিল্লাহ, ওয়াইজাসালতা ফাসআলিল্লাহ। সাহায্য চাইলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। কিছু চাইলে আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল আমরা কেবল তোমারই ইবাদত করি আর কেবল তোমারই কাছে সাহায্য চাই। তাহলে অন্যের কাছে চাওয়া যাবে না? কারো কাছে পাঁচ টাকা চাওয়া যাবে? যাবে না? পাঁচ টাকা চাওয়া যাবে কেন? তাহলে এখানে বললেন চাওয়া যাবে না, এখন যাবে তিনটে শর্তে যাবে। ঠিকই শর্ত, যার কাছে চাইবেন তাকে জীবিত থাকতে হবে, নম্বর দুই তাকে উপস্থিত থাকতে হবে, আর নম্বর তিন যে জিনিস আপনি চাইছেন সেই জিনিস দেওয়ার ক্ষমতা থাকতে হবে। যদি আপনি এমন জিনিস চান, বৃষ্টি চান, বৃষ্টি কি কোনো বাবার দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, তখন বৃষ্টি চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ডাইরেক্ট চান অথবা কারো মাধ্যমে চান, কারো মাধ্যমে চাইলে তার শর্ত হলো কি, তাকে জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, তাকে সামনে নিয়ে দোয়া করবেন, আপনি দোয়া করবেন, সেও দোয়া করবে। অনাবৃষ্টি অনাবৃষ্টি খুতবা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন সময় এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, আমাদের ধনসম্পদ নষ্ট হয়ে গেছে, আমাদের মেন ধনসম্পদ হচ্ছে উট ছাগল বকরি সব ধ্বংস হয়ে যাবে, খাবার পাচ্ছে না, ঘাস নেই, পাতা নেই, বৃষ্টি নেই তো ঘাস পাতা নেই, দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করলেন, সাহাবারা দোয়া করলেন, বৃষ্টি হয়ে গেল। এমন বৃষ্টি এক সপ্তাহ বৃষ্টি চলতে থাকল। আবার সেই ব্যক্তি কিংবা অন্য ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেল, তারা ডুবে গেল, আপনি দোয়া করুন। আবার হাত তুললেন, সাহাবারা হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে দাও, আমাদের উপরে দিও না। আবার বৃষ্টি থেমে গেল। এইভাবে দোয়া চাওয়া সমস্যা নেই, কিন্তু সমস্যা আসল শর্তটা কি, সামনে থাকতে হবে, জীবিত থাকতে হবে। তারপরে কোন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পর, দেহত্যাগ করার পর কোন সাহাবি পর্দার আড়ালে আছে মনে করে, কিংবা যারা বলে হাজির নাজির আছেন, রাসূলুল্লাহ হাজির নাজির, তো হাজির নাজির জেনে কেউ কোনদিন আল্লাহ রসুলের কাছে চাননি যে রাসূলুল্লাহ আমাদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন? কত বড় বড় ফিতনা উসমানের জামানা থেকে, বিশাল বিশাল ফিতনা। তার পরামর্শের জন্য, কিছু চাওয়ার জন্য, কোন পরামর্শ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন না, বরং কোন সমস্যায় পড়লে বলা হয়েছে তোমরা ইস্তেখারা করো। ইস্তেখারা মানে কি? ইস্তেখারা মানে মঙ্গল প্রার্থনা করা, পরামর্শ চাওয়া। কার কাছে পরামর্শ চাইতে হয়? আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা, কার কাছে? আল্লাহর কাছে চাও। কেউ কোন সাহাবী পাশেই নবী শুয়ে আছেন, জীবিত আছেন, সেই জগতে, জগতে জীবিত থাকলে নিশ্চয়ই সাহাবারা জেন্ত দাফন করতেন না, আর কোন সমস্যায় সমাধান জন্য তার কাছে অবশ্যই যেতেন। বোঝা গেল কি, যে তার তৃতীয়টা কি হলো, কোন জীবিত নেক লোকের কাছে গিয়ে দোয়া কামনা করা, দোয়া চাওয়া, তাকে ওসিলা করে দোয়া করা, এটা শিরিক না, এটা হচ্ছে বৈধ। আমরা করতে যাই, পূর্ণ করতে যাচ্ছি, আমরা বলি না, বলি না ভাই আমার জন্য দোয়া করবেন, কেন? সেই জায়গা দোয়া কবুল হওয়ার জায়গা। দোয়া চাওয়া, দোয়া চাওয়াতে সমস্যা নেই, এটা এক প্রকার ওসিলা। তার তিন প্রকার ওসিলা বৈধ হল, ভালো করে মনে রাখবেন। প্রথম প্রকার কি বললাম? আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা। নম্বর দুই নিজের নেক আমলের ওসিলা। তিন নম্বর হচ্ছে কোন নেক লোকের, জীবিত লোকের দোয়ার ওসিলা। ব্যাস, এবার এক কথা বলে নি, অবৈধ ওসিলা। অবৈধ ওসিলা কি? উপরে যে তিনটে ওসিলা কথা বলা হল, সেই তিন ওসিলা ছাড়া সবকিছুই হচ্ছে অবৈধ ওসিলা। যেমন কোন ব্যক্তির মর্যাদার ওসিলা ধরে আল্লাহর নিকট কামনা করা, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার কাছে তোমার নবীর বিরাট বিশাল মর্যাদা আছে, সেই মর্যাদার ওসিলায় আমি তোমার কাছে চাচ্ছি, আব্দুল কাদের জিলানির মর্যাদার ওসিলায় আমি চাচ্ছি, মা ফাতেমা আলী অমক তোমার এভাবে ওসিলায় আমি চাচ্ছি, এ হচ্ছে কি? হ্যাঁ। তারপর দুই নম্বর হচ্ছে আউলিয়া ও বুজুর্গদের নামে নজর মানা, নজর মেনে একটা ওসিলা ধরা হয়, তো এদের নামে নজর মেনে ওসিলা ধরা, এও হচ্ছে শিরিক। আউলিয়ার আত্মার উদ্দেশ্যে জবেহ করা এবং তাদের কবরের পাশে অবস্থান করা, সেখানে তাদের উদ্দেশ্যে জবেহ করা, সেখানে গিয়ে মাজারে গিয়ে জবেহ করা এবং তাতে সন্তুষ্টি কামনা করা হয় ওই অলির, যাকে অলি মনে করা হয়, এবং তাকে তাকে সন্তুষ্ট করে তাকে মনে করা হয় কিয়ামতে পার হওয়ার ওসিলা। সুতরাং এগুলো হচ্ছে শিরকি। হ্যাঁ, হিরণ ভাই যেন কি বলছিলেন, যাকে আপনি নেক লোক মনে করেন। জরুরি নয় তাকে হুজুর হতে হবে কিংবা কোন বুজুর্গ হতে হবে, সমস্যা নেই, কিন্তু আপনি যাকে নেক মনে করেন, যাকে ইমানদার মনে করেন, যাকে পরহেজগার মনে করেন, যাকে মনে করেন যে হ্যাঁ এই দোয়া কবুল হতে পারে, তার কাছেই আপনি দোয়া করেন, দোয়া চান, দোয়া চান, সমস্যা নেই। আপনি যাকে ভালো মনে করেন, আপনি যাকে আপনার ইমাম সাহেবই হোক কিংবা হুজুরই হোক কিংবা সাধারণ লোক, আপনি জানেন যে লোকটা ভালো, তাকে আপনি বললেন আরবি জানাও দরকার নেই, যদি দোয়াকে আপনাকে আপনাকে আপনার জন্য দোয়া করবে তাকে আরবি জানাও জরুরি না, আপনি বললেন ভাই আমার ছেলেটা হাসপাতালে আছে, অপারেশন হয়েছে, একটু দোয়া করেন, বা সে দোয়া করল, তাকে সে বাংলাতে দোয়া করতে পারে, কোনো সমস্যা নেই। দোয়ার অনুষ্ঠান করার কথা বলছেন, আপনি যদি বলেন যে আমি আমি ওসিলা করব, আমি আমার বাড়িতে ডেকে এনে তাকে খাওয়াবো মুরগি পোলাও এবং দোয়া চাইব, যদি এইরকম মনে করেন এটা তো বিদাত, বিদাত হলো, কারণ এটা হচ্ছে এই অনুষ্ঠান করা বিদাত, দোয়ার জন্য অনুষ্ঠান করা বিদাত। আপনি দোয়া চাইবেন সরাসরি গিয়ে চান, কিংবা রাস্তায় দেখা হলো চান, মসজিদে গিয়ে চান, এ নয় যে তাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে এসে খাওয়াতে হবে তারপরে আপনি তাকে তার কাছে দোয়া চাইবেন, হ্যাঁ এটা দোয়ার অনুষ্ঠান বলে, এই দোয়ার অনুষ্ঠান হচ্ছে বিদাত, দোয়ার অনুষ্ঠান বিদাত। আপনি তার কাছে দোয়া চাইবেন সরাসরি চান, যদি আপনি জামাতে দোয়া চান, যেমন বলে জামাতের কাছে দোয়া চাইছেন ওগো আমার ছেলের জন্য দোয়া করো, ঠিক আছে সবাই তখন দোয়া করল, যদি আপনার রোগ আরোগ্যের জন্য দোয়া হয় তো সাফাহুল্লাহ ওয়া আফা আফা বলে দিলে হয়ে দোয়া হয়ে গেল, এটা নয় যে দোয়ার জন্য একবার খাস হ্যাঁ ইমাম সাহেব হ্যাঁ একবার এক জায়গায় জমা পড়লাম, জুমা পড়ার পর জুমার নামাজে যেমনি সালাম ফিরেছি হঠাৎ করে তখন একজন লোক এটা বলছে ও আমার মেয়ে অপারেশন হয়েছে তোমার সবাই দোয়া করো, এবারে আমি তো দোয়া করব না বিশাল জামাত, তখন ওই গ্রামের যে ইমাম সে বলছে গো উনি করবেন না দোয়া তুমি করো, দিয়ে আমার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে হ্যাঁ সোয়াদ দোয়া শুরু করে দিল। জানেন দোয়া ধান ভান্তে শিবের গীত, অধিকাংশ দোয়া যে করা হয় লম্বা দোয়া যে করা, যাকে দোয়া বলে আমাদের দেশে মোনাজাত, এই মোনাজাতে অধিকাংশ ধান ভান্তে শিবের গীত, তার মানে কি যে দোয়া চাওয়া হলো সেই দোয়া সাধারণত হয়তো বা একটা শব্দ বলা হয় বাকি বলা হয় না, কবর কবর জায়গাতে যায়, আপনি হুজুরকে নিয়ে গেলেন, হুজুরের দোয়ার ওসিলা করবেন কবর জায়গাতে নিয়ে গেলেন বাপের জন্য, দিয়ে হুজুরকে দান করে দিলেন, দোয়া করতে শুরু করলেন, হুজুর দোয়া কি করবেন, যে দোয়া মুখস্থ আছে পাঁচ ওয়াক্তে নামাজে মোনাজাতে বলে তাই তো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা জালামনা আনফুসানা রাব্বানা হাবলানা মিনা জোয়াজিনা, এই দোয়াই তো আবার কি, আপনার আব্বার জন্য যে নিয়ে গেলেন তার আব্বার জন্য কি দোয়া পড়লো হয়তো বা সে জানেও না। বিয়ের দোয়া, বিয়ে পড়ানো হয়ে গেল ও তো আছেই নাটক বুঝতে পারছে না, আপ কোন হ্যাঁ বলে উকিল বলে সাক্ষী কি বলুন, বিবি কবুল করেছে, বিবি বালেগা অমক তমক হয়ে গেল, হওয়ার পরে এবার বিয়ে পড়ানোর পরে এবারে কি হয় মোনাজাত, সেই মোনাজাতে দোয়া হচ্ছে কি দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা জালানা আনফুসানা রাব্বানা হাবলানা মিনা জোয়াজিনা, ওই এক বাঁধা ঘট, যেখানে যাবেন ওই আপনার আব্বার জন্য দোয়া করছেন সেখানে সে তাই। মোট কথা যে দোয়ার ওসিলা, আমরা মোনাজাত ছাড়া কিছু লম্বা চওড়া দোয়া ছাড়া বুঝি না, দোয়া যেন দোয়াতে তৃপ্তি হয় না, লম্বা দোয়া না করলে, আপনি যদি আমাকে বলেন হুজুর দোয়া করেন আমার ছেলের অসুখ সাফাহুল্লাহ হুজুর আমার আম্মা মারা গেছে আল্লাহ মাগফিরলাহা ওয়ারহামহা, বাস এইটুকু দোয়া হয়ে গেল, মন খারাপ, হা যদি বলতাম আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু কি কি লম্বা চলো, তখন আমার জান ঠান্ডা হয়ে যাবে, উরি বাবারে আমার মায়ের জন্য দোয়া করলো হ্যাঁ বিশাল দোয়া, আর নিশ্চয়ই আমার মা বেহেশ চলে যাবে, কিন্তু সামান্য দোয়া দোয়া নয়, এটা ভুল ধারণা, এটা হচ্ছে ভুল ধারণা, দোয়ার জন্য অনুষ্ঠান করা লম্বা চওড়া মোনাজাত করানো এগুলো হচ্ছে মানুষের ভুল ধারণা, এই জন্য আমাদের দেশে দোয়া মানেই হচ্ছে বিরাট লম্বা চওড়া মোনাজাত, কিন্তু বিরাট লম্বা চওড়া হাত তুলে জামাতি মোনাজাত সব জায়গায় বিধেয় নয় বৈধ নয়, কোন জায়গাতে বিদাত কোন জায়গায় চলে কোন জায়গায় চলে না ইত্যাদি ইত্যাদি, তো যেমন যেখানে আছে আপনি আপনার আব্বার জন্য দোয়া করাবেন তার জন্য হুজুরকে ধার করে আনতে হবে না বাড়িতে, তার জন্য তাকে খাওয়াতে হবে না বা তাকে সন্তুষ্ট করে কিছু টাকা পয়সা দিয়ে মোনাজাত করাতে হবে না, বরং মসজিদে গিয়ে হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন। তবে একটা কথা শাহ আলম বলেছিল যে নিজের পিঠে যখন চুলকানি লাগে তখন অপরের নখ দিয়ে চুলকাবেন না, নিজের নখ দিয়ে চুলকালে পরে আরাম পাওয়া যাবে, আর পরের নখ দিয়ে চুলকালে কি হবে ঠিক জায়গাতে নাও হতে পারে, ঠিক জায়গাতে চুলকানি নাও হতে পারে, আপনি আরাম পাওয়ার জায়গাতে ব্যারাম পাবেন, তখন চুলকানিতে আরাম পাওয়ার জায়গা দেখবেন জ্বালা করছে। কেন বলুন তো? যেহেতু আপনার কথায় চুলকানি অপরে বুঝতে পারবে না। আপনার আব্বা মারা গেছে, আপনার মধ্যে যে আন্তরিকতা থাকবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আব্বা আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিমনুজুলাহু ওয়াসসিমুদখালাহু ওয়াগসিলহু এই যে দোয়া, আপনার মধ্যে যে আন্তরিকতা থাকবে, যাকে আপনি ধার করে নিয়ে এলেন, সেই হুজুরকে যখন বলবেন, সেই হুজুরের মধ্যে সেই আন্তরিকতা থাকবে না, সেই আবেগ থাকবে? থাকবে না। সুতরাং নিজে নিজে দোয়া করুন। আপনি যদি বাপের বেটা হন তো আব্বার জন্য দোয়া করুন না, সামান্য দোয়াও দোয়া, রাব্বির হাম হোমা কামা রব্বানি, বিশাল দোয়া, আল্লাহর শেখানো দোয়া, আল্লাহর শেখানো দোয়া। বছরে একবার মৃত্যুবার্ষিকী পালন করে একদিন কেন আব্বার জন্য দোয়া করবেন? কিংবা পিতৃদিবস মাতৃদিবস পালন করে পিতৃমাতৃ ভক্তির পরিচয় কেন দেবেন? আপনি যদি ছেলে হন, আপনি যদি মা বাপের সন্তান হন, তো আপনি প্রত্যেক নামাজে কমসে কম সালাম ফেরার আগে একবার তো বলতে পারবেন রাব্বির হাম হোমা। কয়েক সেকেন্ড লাগে, এক সেকেন্ড কি দুই সেকেন্ড, এইটুকু বলতে পারবেন না রাব্বির হাম হোমা কামা রব্বানি সাগীরা? বিশাল দোয়া, আল্লাহ শেখানো দোয়া। সেই দোয়া যদি আপনি করেন, এটাকে আপনি যথেষ্ট মনে করেন না, এটা কিন্তু ভুল কথা। আপনি ধার করে নিয়ে এসে আপনি ভাবেন, আর মুশকিল কি, সমস্যা হলো এখানে অনেক সময়ে এইসব অনুষ্ঠানগুলো করা হয়, পেছনে কিন্তু অন্য কারণ থাকে। মা বাপের আত্মার কল্যাণের জন্য যে অনুষ্ঠানগুলো করা হয়, এর পেছনে কিন্তু অন্য কারণ থাকে। সেটা কি? লোক দেখানি, নাম নেওয়া, লোক দেখানি, নাম নেওয়া। সুনাম নব বলবে, হ্যাঁ দেখো বেটা ছিল, বাপের নামে এই করলো, মায়ের জন্য এই করলো, লোকে নাম করবে। অথবা আরেকটা উদ্দেশ্য থাকে, বদনাম থেকে বাঁচার জন্য, না করলে লোকে কি বলবে, দেখো টাকা পয়সা আছে, বাপের নামে কিছু করলো না, মায়ের নামে কিছু করলো না। তো যদি সুনাম নেওয়ার জন্য অথবা বদনাম থেকে বাঁচার জন্য করা হয়, কিছু লাভ আছে? এক পয়সাও লাভ নেই, সব পচা ডিমের মতো নষ্ট হবে, উপরটা দেখতে ভালো লাগবে কিন্তু ভিতরে পচা। অতএব আমাদেরকে বুঝতে হবে যে কোন অসিলা আমাদেরকে কাজে দেবে, মা বাপের জন্য কি কাজে দেবে, কোন জিনিস পাঠালে পরে তারা তাতে লাভবান হবে, উপকৃত হবে, এবং আমরা কোন জিনিস কিভাবে করলে, কোন অসিলা ধরলে পরে আমরা কাল কেয়ামতে পার পাবো। এমন যেন না হয় বন্যার সময় হাবুডুবু খাচ্ছি, কোন একটা অসিলা পেলে বেঁচে যাই, ওই দূরে একটা কালো মতো কাঠ ভাসছে দেখলেন, এইভাবে সাঁতার কেটে কেটে গিয়ে জড়িয়ে ধরলেন, কি মনে করলেন যে আমার বাঁচার অসিলা, এটাতে আমি বেঁচে যাব। কিন্তু যাকে কাঠ মনে করলেন, সে আসলে কাঠ নয়, সে হলো কুমির। কুমির যখন ধরলেন, তখন বুঝতে পারছেন কি হবে? আপনি যাকে বাঁচার অসিলা মনে করলেন, সেই হলো আপনার ধ্বংসের অসিলা। অতএব দূর থেকে খবরদার, যাকে তাকে ধরবেন না। যা বাঁচার অসিলা, সত্যিকারেই বাঁচার অসিলা, সেই অসিলাকে ধরতে হবে। অনেকে বাঁচার অসিলা রূপে ওই যে বন্যার সময় একটা কালো কম্বল ভেসে যাচ্ছিল, বন্যার সময় একটা কালো কম্বল ভেসে যাচ্ছিল, তো একজন লোভী মানুষ ছিল, সে ভাবল যে কম্বলটা তুলে নিয়ে আসি কাজে লাগবে, গিয়ে মারল ঝাঁপ, যেমনি ঝাঁপ দিয়েছে কালো কম্বল বলে জড়িয়ে ধরেছে, তখন কম্বলটাই ওকে জড়িয়ে ধরেছে। কি ব্যাপার? তো সেই কোন রকম করে লড়াই ছেড়ে ছেড়ে পাইছে, সে বলছে কি ব্যাপার, বলছে তুই কি ব্যাপার, বলছে ভাই কামলি তো ছোড়া মাই, কামলি মুচকো নেই ছড়ি, কি ব্যাপার কি, বলছে ও আসলে ভালুক ছিল, কম্বল ছিল না, বুঝতে পারছেন? তো এইভাবে মানুষ ভুল ধারণা করে এমন কিছুকে জড়িয়ে ধরে যেটা তার ক্ষতির কারণ হয়। ক্ষতির কারণ এমন কিছু ধরবেন না, এমন অসিলা ধরবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর হয়। বলে আমি জানবো কি করে? জানেন হাদিস কোরআন যেভাবে বলা হলে, তিনটে বৈধ অসিলা আছে, বাকি যে অসিলাকে আপনি অসিলা মনে করছেন সেগুলো নাজাতের অসিলা নয়, সেগুলো ধ্বংসের অসিলা। এইভাবে যদি আপনি কারো উপরে ভরসা রাখেন যে এই পীর সাহেব আমাকে কাল বাঁচাবে, এই বাবা আমাকে কাল বাঁচাবে, এই ন্যাংটা বাবা আমাকে কাল বাঁচাবে, কি অমক অমক বুজুর্গ আমাকে বাঁচাবে, তাহলে তো বুঝতে পাচ্ছেন এগুলো অসিলা বৈধ অসিলা নয়। যে অসিলা ধরলে পরে ওই ঠিক কুমি ধ্বংসের অসিলা হবে, কাল কেয়ামতে আপনি জানেন নিজের ছেলে মাকে দেখে পালাবে, নিজের বাপকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, কেউ কারো পাত্তা দেবে না, যার সঙ্গে রক্তের সম্পর্ক আছে তারা পাত্তা দেবে না। তাহলে আপনার সঙ্গে যার নজর নিয়াজ কষ টাকার নজর নিয়াজের সম্পর্ক আছে, তার মাজারে গিয়ে আপনি কটা টাকা দিয়েছেন এই সম্পর্কটুকু আছে, সে হয়তো আপনাকে চেনেও না, তার উপরে কি করে ভরসা রাখছেন যে সে আপনাকে কালকে আমাতে পার করে নেবে? কিয়ামতের ওসিলা হবে, এ খবরদার বিশ্বাস রাখবেন না। এমন ভুল ধারণা রাখলে কাল কিয়ামতের দিনে বিশাল ক্ষতি করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। কথা বহু আছে, যেহেতু কথা এই দর্শ অনেক বার হয়ে গেছে, এই জন্য সংক্ষেপে এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক ওসিলা ধরতে পারি। আল্লাহ তাআলা হুকুম করেছেন ওসিলা ধরতে, সেই ওসিলা কি বললাম? ইমানের সাথে নেক আমল করে যান, আর এটাকেই ওসিলা রূপে কাল কিয়ামতে এবং কবরে কোন কিচ্ছু, কোন বুজুর্গ, কোন ইমাম, কোন কেউ বাঁচাতে পারবে না। আপনার যদি নেক আমল থাকে ইমানের সাথে, তাহলে তৌহিদ, তৌহিদের সাথে, তৌহিদ হচ্ছে মূল ভিত্তি, আর বাকি প্রত্যেক আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে কয়টা? কি কি? দুটা, ইখলাস। একমাত্র আল্লাহর জন্য সেই আমল করবেন। আর দু নম্বর শর্ত কি? যে আমল করবেন তা যেন তরিকায় মুহাম্মাদি অনুযায়ী হয়। বাস এই এই ওসিলা, এই যে ওসিলা, এই ওসিলা ধরুন ইনশাআল্লাহ কাল কেয়ামতে পরিত্রাণ পাবেন। আল্লাহ গো কাল কেয়ামতে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা আমাদেরকে করে দাও, যেন তৌহিদের ওপরে মরতে পারি এবং যে আমল করি সেই আমলে তোমার সন্তুষ্টি থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা থাকে। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।